আকাশে তারাই তারাই চাঁদের জোছনায় ঝিরি ঝিরি কাঁপন তোলাও নাশি হায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গো সেই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো কত স্বপ্ন ছিল বুকের ভেতর তোমায় নিয়ে মা গো এই স্বপ্নগুলো থমকে আছে তুমি এসে দেখো তোমার ছেলে কাটছে সময় কেমন অসহায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মা গো আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি আজ ইচ্ছে করে তোমার কোলে একটু মাথা রাখি এই হৃদয়খানি উজাড় করে মা বলে ডাকি কেমন করে নীরব থাকো পৌঁছে মমতায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায় আমি খুঁজেছি তোমায় মা গো তারায় তারায় চাঁদে জোছনায় ঝিরি ঝিরি কাঁপন তোলাও নাশি হাওয়ায় আমার হৃদয় জুড়ে আছো স্মৃতির পাতায় পাতায় স্মৃতির বুকে অশ্রু ঝরে হৃদয় ভেসে যায় আমি খুঁজেছি তোমায় মা গো আমি খুঁজেছি তোমায়